تعلمون যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। মানুষের এই জীবনকে সুনিয়ন্ত্রিতভাবে এই পৃথিবী আবাদ করার জন্য গড়ে তোলার উদ্দেশ্যে আল্লাহ পাক নৈতিক ও দৈহিক অনেকগুলো বিধান দিয়েছেন। আমরা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি, এটা আমাদের নৈতিক বিধান। মানুষ দৈনিক পাঁচবার আল্লাহর সামনে সিজদা করবে, সে আল্লাহকে স্মরণ করবে, সে অন্যায় থেকে বিরত হয়ে যাবে। যখনই মানুষ আল্লাহকে স্মরণ করে তখনই শয়তান থেকে সে বিরত হয়। ঠিক অমনি করে মানুষের দৈহিক এবং সঙ্গে সঙ্গে নৈতিক উভয় বিরুদ্ধে ইবাদত একত্রে যেখানে পাওয়া যায় সেটি হল সিয়াম। সিয়াম শুধুমাত্র আমাদের উপরে আসে নাই, সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ, মুআজ বিন জাবাল, আবদুল্লাহ ইবনে আব্বাস, আনাস বিন মালিক প্রমুখ এবং এর পরবর্তী তাবেয়ী বিদ্বানগণ প্রায় সবাই একই কথা বলেছেন যে নূহ আলাইহিস সালামের যুগ থেকেই প্রতি আরবি মাসের আয়াম বীজের নফল তিন দিন সিয়াম, অর্থাৎ 13, 14, 15 চাঁদের, এটা তখন থেকেই চালু ছিল। এবং হযরত মূসা আলাইহিস সালামের সময় ফেরাউন যখন ডুবে মরল, এদিন থেকে আশুরা সিয়াম চালু হল। জাহেলি আরবে যাদেরকে আমরা কাফের বলি, মুশরিক বলি, তাদের মধ্যেও এটা চালু ছিল। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ছিলেন তখনও তিনি আশুরা সিয়াম আয়াম বেজে সিয়াম পালন করতেন। সুম্মা নাসাখা হাযা বিসিয়ামের শাহরে রমাদান, অতঃপর আয়াম বেজে নফল সিয়াম আশুরা সিয়াম মনসুখ হয়ে গেল রমজান মাসের এক মাস সিয়াম ফরজ হওয়ার পরে। আর এক মাস সিয়াম ফরজ হল দ্বিতীয় হিজরিতে, অর্থাৎ মক্কা থেকে মদিনায় হিজরত করার দ্বিতীয় বর্ষে, বদরের যুদ্ধের পরে, বদরের যুদ্ধের সময় আর কি, এই অর্থাৎ দ্বিতীয় হিজরিতে রমজানের সিয়াম ফরজ হল। তাহলে বোঝা যাচ্ছে এই সিয়ামটা কিন্তু ফরজ সিয়াম, আর বাকি সিয়ামগুলো আছে তবে নফল হিসাবে। আপনারা অভ্যাস রাখবেন, আয়াম বেজে নফল সিয়ামও রাখবেন, আশুরা সিয়ামও রাখবেন, আরাফা সিয়ামও রাখবেন, বরং পারলে প্রতি সোমবারে এবং বৃহস্পতিবারে দুদিন নফল সিয়াম রাখবেন। সিয়াম হচ্ছে মানুষের জীবনকে নিয়ন্ত্রিত করার সবচেয়ে বড় মহৌষধ। قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج ومن لم يستطع فعليه بالصوم فإنه له بجاء متفق عليه হে যুব সম্প্রদায়, যাদের স্ত্রীর ভরণ পোষণের যোগ্যতা আছে তারা বিয়ে করো, যদি বিয়ে করার সামর্থ্য না থাকে তাহলে সিয়াম রাখো। ফাইন্নাহু লাহু বিজাউন, এটা তোমার জন্য নিরাপত্তার কাজ করবে। সিয়াম যৌনাকাঙ্ক্ষাকে নিবৃত্ত করে, অন্য কোন জিনিস দিয়ে আপনি এটা পারবেন না। শয়তান মানুষের যৌনাকাঙ্ক্ষা বৃদ্ধি করার জন্য প্রতি মুহূর্তে সুড়সুড়ি দেয়। আর এই জন্য আজকে বাংলাদেশ ফেন্সিডিল হিরোইন আর ইয়াবা ট্যাবলেটে ভরে গেল, যাতে এদেশের যুব সম্প্রদায়কে ধ্বংস করা যায়। আমাদের যারা দেশের শত্রু, জাতির শত্রু, মানবতার শত্রু, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু, যারা তারাই এদেশের আগামী দিনের ভবিষ্যৎ যুব সম্প্রদায়কে ধ্বংস করার জন্য তাদের যৌনতাকে সুড়সুড়ি দিয়ে প্রতি মুহূর্ত বিপথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। অথচ আল্লাহ বলে দিয়েছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন, খবরদার হে মানুষ, প্রকাশ্য এবং গোপন কোন নির্লজ্জতার কাছে এবং বেহায়াপনার ধারে কাছেও তোমরা যেও না। আর আল্লাহর এই নির্দেশের বিরুদ্ধেই সংগ্রাম চলছে দেশে এবং বাহিরের রাষ্ট্রের ষড়যন্ত্র এখানে কাজ করছে, পুরোপুরি পুরো সীমান্ত ব্যাপী, বাংলাদেশ সীমান্তের জাস্ট ওপারেই বহু ফেন্সিডিল কারখানা তৈরি হয়েছে, এগুলো সম্পূর্ণ চালানটে আছে বাংলাদেশের যুবকদের জন্য। মিয়ানমার থেকে আসছে পুরা ইয়াবা ট্যাবলেট, চারিদিক থেকে বাংলাদেশ শত্রু, কিনছি আমরা যারা মুসলমানের বড় বড় ব্যবসায়ী আছি, আমরা টাকার লোভে আমরা এগুলো খরিদ করে আনি, এনে আমাদের এই সমস্ত নিরাপরাধ সরল সহজ তরুণদের হাতে তুলে দিচ্ছি টাকার বিনিময়ে। বুঝতে পারছি না, আমি হয়তো কিছু টাকা পাচ্ছি, কিন্তু ওই তরুণটা যখন পথভ্রষ্ট হচ্ছে, সে একদিন চাকু নিয়ে আমার বুকে বসিয়ে দেবে, আমার জীবন শেষ হয়ে যাবে। সে কখনো চিন্তা করে না যে ওই বিভ্রান্ত তরুণটি একদিন আমার নিজের মেয়ের উপরে হামলা করতে পারে। আমি চিন্তা করি না ওই বিভ্রান্ত তরুণ একদিন ছাত্র ছাত্রীদের উপরে হামলা করতে পারে। ধিক ওইসব ব্যবসায়ীদের যারা টাকার লোভে মানুষের হাতে, যুবকদের হাতে মারণাস্ত্র তুলে দেয়। বহু আগেই ভাষণ দিয়েছেন আমাদের মতো এরকম খুতবা, রসুল আকরাম যুবকদের উদ্দেশ্যে খুতবা বলছেন, ইয়া মাআশারাশ শাবাব, হে যুবকেরা, মান ইসতাতা মিনকুম ফালিয়াতাযাওয়াজ মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ, তোমাদের যার মধ্যে স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা আছে সে বিবাহ করো, ওয়াইল্লাম ইসতাতে, যদি সে ক্ষমতা না থাকে, ফালাইহি বিসিয়াম, সে যেন সিয়াম রাখে, ফাইন্নাহু লাহু ভিজাউন, কারণ এই সিয়াম তার জন্য ঢাল স্বরূপ হবে, নিরাপত্তা স্বরূপ হবে। সিয়াম অবস্থায় ক্ষুধার্ত থাকলে মানুষ কখনোই যৌন কাঙ্ক্ষাদি খেয়ালও করে না। এই সুন্দর ট্রিটমেন্ট, এটাই হচ্ছে সিয়ামের সবচেয়ে বড় দর্শন, যে সিয়াম অবস্থায় মানুষ অন্যায় অপকর্ম থেকে নিজেকে বিরত রাখে। এমনকি ওইটা বাদ দিয়েও হলেও সিয়াম অবস্থায় একজন মানুষ যদি বলা হয় আপনাকে ঘুষ দেব কাল বেলা ১২টার সময়, ও বলবে বাবা তুমি ইফতারের পরে এসো, ইফতারের পরে ঘুষ খাবে, ইফতারের আগে খাবে না, এতটুকু ভয় অন্তত তার মধ্যে আছে আমি সিয়ামটা নষ্ট করব না। প্রচন্ড ক্ষুধায় এবং তৃষ্ণায় কাতর হয়ে পড়েছে, তাকে যদি বলা হয় আপনি তো মরেই যাবেন, তার সাথে এক গ্লাস শরবত খান, আর নইলে টেস্টি স্যালাইন দিই আপনাকে বা এনার্জি প্লাস বিস্কুট কিনে দিই, ও বলবে বাবা মরবো তাও বলো, সিয়াম অবস্থাতেই মরবো, কিন্তু পানি খেয়ে মরতে রাজি নেই, বাঁচতে রাজি নেই। দেখেন এই যে আল্লাহ ভীতি, এই ভীতিটা যদি আমার সার্বিক জীবনে থাকে, যেমন দিনের বেলা ছিল ঠিক তেমনি রাতের বেলা থাকে, তাহলে আমি একজন সফল মানুষ, আমাদের কোনো পাপ হবে না। ওই মানুষ ওই ইনসানে কামেল আল্লাহ তৈরি করতে চান। সিয়াম অর্থ কি? আস সিয়াম আল ইমসাক মিনাল আকলে আর শুরবে আর জিমায়ে ফিন নাহারে খালিসাতান লিওয়াজহিল্লাহ, এটা হলো সিয়ামের সংজ্ঞা। শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য দিনের বেলায় খানা পিনা এবং যৌন সম্ভোগ থেকে নিজেকে বিরত রাখাকে সিয়াম বলা হয়। যদি আল্লাহর উদ্দেশ্য না হয়, লোক দেখানোর উদ্দেশ্য হয়, আল্লাহর কাছে কবুল হবে না। এটা শুধু দিনের বেলায় নয়, এই ট্রেনিং যাতে রাত্রির বেলায়ও চলে, সেজন্যই বলা হয়েছে তোমরা এসার পরেই রাত্রিতে জাগরণ করো, তারাবি পড়তে আস, কারণ মান কামা রমাদানা ঈমানাম ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, যে ব্যক্তি রাত্রিতে জাগরণ করল আল্লাহর ওয়াস্তে আল্লাহকে খুশি করার জন্য ঈমানের সাথে এবং আল্লাহর নিকটে সওয়াব কামাইয়ের উদ্দেশ্যে, সওয়াবের নিয়ত ছাড়া কিন্তু আপনি নেকি পাবেন না, সওয়াবের উদ্দেশ্যে আপনাকে মসজিদে আসতে হবে, তাহলে আল্লাহ রাসূল ওয়াদা করছেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি, তার বিগত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। এই নেকি নেওয়ার মৌসুম এসে যাচ্ছে, আগামী বুধবারে যদি আল্লাহ পাকের ইচ্ছা আমরা চাঁদ দেখতে পাই বাংলাদেশে, ইনশাআল্লাহ বুধবার থেকে আমাদের বাংলাদেশের সিয়াম হবে। এখানে একটা কথা বলে রাখা ভালো, বড় ফেতনা শুরু হয়েছে ভাই, যতই কিয়ামত এগিয়ে আসছে ততই ফেতনা বাড়ছে, আর এই ফেতনাগুলো সব ধর্ম নেতাদের মাধ্যমেই হচ্ছে, রাজনৈতিক নেতারা তো ফেতনাবাজ আছেই, ধর্ম নেতারা এখন বড় সমস্যা শুরু করে দিয়েছে। একই দিনে সিয়াম ঈদ রাখতে হবে, একই দিনে সিয়াম সৌদি আরবের সঙ্গে রাখতে হবে, আর নইলে বাংলাদেশের মুসলমানরা সব বিভ্রান্ত হয়ে যাবে। বিশ্ব মুসলিম ঐক্যের জন্য আমাদেরকে নাকি একই দিনে সিয়াম রাখতে হবে। বিশ্ব মুসলিম ঐক্যের জন্য দরদে ফেটে পড়ছে তারা, এগুলো পিছনে ছুটবেন না। আপনি সিয়াম রাখবেন চাঁদ দেখে, সিয়াম ভাঙবেন চাঁদ দেখে। ইসলাম অত্যন্ত সহজ সরল দিন, ইসলাম কোনো কঠিন দিন ন। আর দিন ইউসরুন ওলা হসরুন, এটা দিন সহজ কঠিন বিষয় না। নাহানো উম্মত উম্মিয়াতান লা নাহসুব ওয়ালা নাহসুব, আমরা সাধারণ নিরক্ষর উম্মত, আমরা অত অঙ্কের হিসাব নিকাশ বুঝি না, অত সায়েন্স টায়েন্স বুঝি না। আসমানে চাঁদ দেখবো সিয়াম রাখবো, চাঁদ দেখবো সিয়াম ভাঙবো, এটা আল্লাহ রবির হাদিস। এই সহজ সরল জীবন থেকে বের করে নিয়ে বহু তথ্য মথ্য দিয়ে হেলিকপ্টারে চড়ে চাঁদ দেখি আপনাকে সিয়াম রাখিয়ে ছাড়বে। বাংলাদেশে বেশ কিছু পণ্ডিত মানুষ এর উপর অনেক বই লিখছেন, অনেক কিছু বলছেন, অনেক কিছু করছেন। আমরা পণ্ডিতদের পাণ্ডিত্যকে শ্রদ্ধা করি, কিন্তু আল্লাহর রসুলের হাদিসের উপরে কাউকে স্থান দিতে প্রস্তুত নই। আমার রসুল যা বলে গেছেন তাই করব, যা নিষেধ করেছেন তা ছেড়ে যাব, এটুকুই আমাদের আকিদা। যখন দেখব মক্কায় ইফতারি আর নওদমার ইফতারি একসঙ্গে হচ্ছে, তখন আমরা ভেবে দেখব করা যায় কি না। ওখানে আসরের সালাত আদায় করবে আর আমরা এখানে ইফতারি করব, ওই বোকামি করতে রাজি নেই। আগামী বুধবারে আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদের এখানে সিয়াম হবে। আজকে সিয়ামের পূর্বের দিনের জুমার খুতবা, এটা সিয়াম সম্পর্কে আপনাদের জানা দরকার। সিয়াম অর্থটা শুনলেন, এই সিয়াম কাদের পরে ছিল সেটাও শুনলেন, শুধু আমাদের উপরে নয়, আল্লাহ কবলুকুম তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরেও ছিল। তো তাদের উপরে খুব কঠিন ছিল, আমাদের উপরে সহজ। যেমন একটা উদাহরণ দিই, সন্ধ্যার পরে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছেন আর আপনি সাহারি করতে পারবেন না, মানে আজকের ঘুম থেকে আগামীকালে ঘুম পর্যন্ত আপনার সিয়াম, এত লম্বা রাখা কষ্ট না। এই নিয়মটা ছিল আগে, আয়াত নাজিল হয়ে গেল যে না, একেবারে খায়াতুল আবিয়াস থেকে খায়াতুল আসবাদ ইলা লাইল পর্যন্ত তুমি সিয়াম রাখো। যখন সাহারির সময় শুভ্র রেখা উঠবে তখন খাওয়া বন্ধ করো, আর ওই একেবারে যখন মাগরিবের অর্থাৎ সূর্য ডুবে যাবে ওই পর্যন্ত তুমি সিয়াম রাখো। রাত্রেবেলায় একেবারে খাওয়া পর্যন্ত লম্বা সময় সিয়াম দরকার নাই। এ সম্পর্কে আমাদের যে দর্শগুলো গেছে পড়ে দেখবেন, এগুলো সব আলোচনা করা আছে। আরো অনেক কষ্টকর ছিল যেগুলো রাতের বেলায় স্বামী স্ত্রী মিলন নিষিদ্ধ ছিল, আল্লাহর ইচ্ছা কোরআন নাজিল হওয়ার পরে সে নিষিদ্ধতা উড্র করা হয়েছে যে না রাতের বেলা তুমি ফিরি। এগুলো অনেক কিছু ছিল, যাই হোক ওগুলো ব্যাখ্যা যাব না। কিন্তু এটুকু আমরা যে সিয়ামটা দেখছি এটা আমাদের জন্য খুব সহজ। ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা ওয়ালা তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়ালআল্লাকুম তারশুদুন। আল্লাহ চান তোমাদেরকে সহজ করতে, তিনি তোমাদেরকে কোনো কঠিন করতে চান না। প্রথম যুগে যারা মুসলমান ছিলেন সিয়াম শুরু করেছেন তাদের জীবনে বহু কষ্ট হয়েছে, আমরা এখন খুব সহজে সিয়াম পালন করতে পারি। আর এত কম্পিউটারের যুগ, এত মোবাইলের যুগ, এত ঘড়ি তখন ছিল না, তাদেরকে রাত্রিবেলায় ওই কখন যে সাহরির টাইম হচ্ছে জানতে অনেক কষ্ট করতে হইতো। আমাদের তো খুবই সহজ হয়ে গেছে, অ্যালার্ম দিয়ে রাখলে কোনো সমস্যা নেই। সিয়াম হল এবং আগের মুসলমানদের উপরও সকল নবীর উম্মতের এটা যে ছিল, আয়াম বেজে নফল সিয়াম আশুরা সিয়াম এগুলো আপনারা জানলেন। এরপরে কেন সিয়াম রাখবেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আমরা মুত্তাকি বলতে বুঝি কি, গায়ে বড় একটা জামা, তারপরে আবার টুপি, তারপরে আবার রুমাল, তাকেই বলি মুত্তাকি। আমি বলি বাবা তুই পুরুষ লোক এত পর্দার তোড় কেন, টুপি দিয়ে ওর স্বাদ হয়নি, ওর আবার বিশাল এক রোমাল নামাইছে, সে মুখ খুঁজেই পাওয়া যায় না। তো মনে হয় কত যে লাজুক মানুষটা, অথচ খোঁজ নিয়ে দেখা যাবে যতটা ভাবছি ততটা নয়। এটার নাম মুত্তাকি না, আত্মাকোয়া হা হোনা, আত্মাকোয়া হা হোনা, আত্মাকোয়া হা হোনা। আল্লাহ রসুল বুকের দিকে ইশারা করে বারবার বলছেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তা অর্থাৎ ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সিয়াবিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন্নাহু ইয়ানজুরু ইলা কুলুবিকুম আল্লাতী হিয়া ফিস সুদূর। আল্লাহ পাক তোমাদের পোশাকের দিকে দেখেন না, তোমাদের মাল সম্পদ দিকে দেখেন না, তোমাদের সুন্দর চেহারা দিকে দেখেন না, তিনি দেখেন তোমাদের কলবের দিকে, যেটা আছে লুকিয়ে তোমাদের বুকের মধ্যে। এক কথা শেষ। তো এখানে যদি আপনি সত্যের সায়েম হতে না পারেন, বাহ্যিক সায়েম দিয়ে খুব একটা ফায়দা হবে না। এই জন্য ব্যাখ্যা আল্লাহ রাসূল বলছেন, মাল্লাম ইয়াদা কওলা যুহরি ওয়াল আমাল বিহি ফালাসালু হাজাতুন ইয়াদা তুআমহু ওয়া শারাবহু। যে ব্যক্তি সিয়াম রাখলো অথচ মিথ্যা স্বার্থে পারল না, আল্লাহ কোন প্রয়োজনে সে খানা ফানা ত্যাগ করুক, ধমক আর কি। এর অর্থ এটা যে আপনার সিয়াম রাখবেন না। মিথ্যা কথা এবং মিথ্যা কাজ পরিহার করার প্রতিজ্ঞা আমাদের নিতে হবে, যাতে সিয়ামটা ত্রুটিহীন হয়। এটা তাকওয়ার একটা নমুনা। তাকওয়া সম্পর্কে বলা হয়েছে উবাই বিন কাব সম্পর্কে ইবনে কাসীরের গুরুত্বপূর্ণ প্রায় সব তফসির এটা এসেছে এই ঘটনাটা। উমর ফারুককে জিজ্ঞেস করলেন উবাই বিন কাবকে, মদিনা মসজিদের ইমাম কিন্তু উনি, আর উবাই বিন কাব সম্পর্কে মনে রাখবেন আল্লাহ রসুল তাকে বলছেন হে উবাই এদিকে আসো, আল্লাহর কাছে এই আয়াতটা আজকে আমার কাছে নাজিল হয়েছে, আল্লাহ আমাকে বলেছেন তুমি এটা উবাইকে শোনাও। উবাই বলছেন হে আল্লাহ রসুল, আমার নাম কি আরশে আল্লাহর নিজে মুখে বলেছেন? হ্যাঁ, তোমার নাম আল্লাহ পাক তোমাকে আরশে উচ্চারণ করেছেন। উবাই আনন্দে কেঁদে ফেলল, বলে এত সৌভাগ্য আমার, আজকে আমার নাম আরশে উঠে গেছে। হ্যাঁ এসো, এই সুরাটা তোমাকে শুনতে হবে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, তফসীর করে পড়ে দেখুন পাবে এগুলো। উবাই বিন কাব ছিলেন সাহাবিকের মধ্যে সবচেয়ে সর্বোত্তম সাহাবি, যিনি আল্লাহ রসুলের কেরাত যথাযথভাবে নোট নকল করতে পারতেন, এটা অন্যরা পারতেন না। আল্লাহ পাক এক একজন এক এক গুণ দেন না, আবু বকরকে এক গুণ দিয়েছেন, আবু উমরকে এক গুণ দিয়েছেন, উসমানকে এক গুণ দিয়েছেন, আলীকে এক গুণ দিয়েছেন, কিন্তু এনাকে এমন একটা গুণ দিয়েছেন যে কোরআনের বিদ্যা উনি শ্রেষ্ঠ। উমর ফারুক এই জন্য তাকে জিজ্ঞেস করলেন হে উবাই বিন কাব, এই যে আল্লাহ বলছেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআন এসে মুত্তাকিদ হেদায়ত করার জন্য, তো মুত্তাকিটা কে? প্রশ্নকারী চিন্তা করুন মানুষটাকে, তা যিনি উত্তরদাতা হবেন তাকে কি উত্তর দিতে হবে? তিনি বলছেন হে উমর, আপনি কি কখনো কাটা বিছানো পথে চলেছেন? চললে কিভাবে চলেছেন? বলে হ্যাঁ চলেছি, অতি সাবধানে পা ফেলেছি যেন পথের কাটা পায়ে না বিঁধে। উবাই বিন কাব বলছেন তা দালিকা হুয়া তাকওয়া, ওটাকেই তো তাকওয়া বলা হয়। দেখেন জ্ঞানী মানুষের ছোট্ট ছোট্ট কথাই যথেষ্ট, তাকওয়ার আবেদনিক ব্যাখ্যা কি, পারিভাষিক ব্যাখ্যা কি, বিরাট কোনো বক্তৃতা তাকে করতে হয় নাই, একটি ছোট্ট কথা দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন যখন আপনি কাটা বিছানো রাস্তা দিয়ে চলেন অতি সাবধানে পা ফেলে চলেন, ওই অতি সাবধানতাটাকেই বলা হয় তাকওয়া। মানুষের জীবন পথে অসংখ্য শয়তানি ফাঁদ বিছানো রয়েছে, এই ফাঁদ থেকে নিজেকে মুক্ত করে আল্লাহর আনুগত্যে নিয়োজিত করাটাই হল মোত্তাকি মানুষের সবচেয়ে বড় কাজ। ব্যবসা করছেন হারাম কিলবিল করছে, চাকরি করছেন প্রতি মুহূর্তে হারামের সুযোগ আছে, আপনি নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছেন, এটাই হলো বড় তাকওয়ার লক্ষণ। পোশাক দিয়ে আর টাকা পয়সা দিয়ে তাকওয়ার কোনো প্রমাণ হয় না। খোঁজ নিয়ে দেখেন অধিকাংশ বড় লোক এখন মক্কায় উমরা করতে চলে গেছে, এখন হজের চেয়ে উমরার সময় মানুষের সংখ্যা বেশি, আর আপনার টাকা নেই জীবনে কল্পনা করতে পারেন না। ইনশাআল্লাহ ওই বড়লোকের আগে আপনি জান্নাতে চলে যাবেন, কারণ আল্লাহ রাসূল বলছেন গরিবরা ধনীদের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। নিঃসন্দেহে গরিবের ভাগ্য তো হজ উমরা জোটে না, একবারই মাত্র হজ ফরজ আর ওই সাথে একবারই উমরা ওয়াজিব আর বাকি সবই নফল, কিন্তু আমাদের লেছে লোকেরা মনে করেন ওইখানে যে ইবাদত করলেই তবে আল্লাহ পাক বেশি কবুল করবেন, বাংলাদেশে কোনো মসজিদে ইবাদত করলে তো হবে না। মনে রাখবেন ওটা নফল, নফলই নফল, কোনো ফরজ হবে না। আপনি এখানে বসে আল্লাহকে ডাকুন, চোখের পানি ফেলুন, আল্লাহর বাস্তে সত্যিকার অর্থে ইবাদত করুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক এখানেও আপনার দোয়া কবুল করতে পারেন। আল্লাহ কোনো একটা স্থানকে বেছে নেন যে আমি ওখানে না গেলে দোয়া কবুল করব না, এই ধারণাগুলো ভুল ধারণা, এগুলো ঠিক নয়। তাকওয়ার অর্থ হচ্ছে এটা, আপনি নিজেকে যাবতীয় আল্লাহ বিরোধী কাজ থেকে বিরত রাখবেন, যদি রাখতে না পারেন তাহলে আপনি ব্যর্থ। আব্বাসীয় যুগের অত্যন্ত নাম করা একজন খলিফা ছিলেন, খলিফা মুতাওয়াক্কিল আলা আল্লাহ। কেন নাম করা বলছি জানেন? এর আগে যারা ছিলেন তারা ছিলেন মুতাজিলি মজহাবের লোক, খলিফা মামুন, খলিফা মুতাসিম বিল্লাহ, খলিফা ওয়াসিক বিল্লাহ। এই মামুন, আমিন, মুতাসিম, ওয়াসিক এই চারজনের আমলে আহলে হাদিসের উপরে যা জুলুম হয়েছে ইতিহাসের তার কোন তুলনা নেই। এমনকি আহলে হাদিসের ইমাম আহমদ বিন হাম্বল তাকে জেলখানায় রেখে যা কষ্ট দেওয়া হয়েছে অতুলনীয় কষ্ট। খলিফা মুতাসিম বিল্লাহ স্বয়ং নিজ হাতে তাকে পিটিয়েছেন, আর এই জুলুম থেকে বাঁচার কোন পথ ছিল না যতদিন এই খলিফা না মরেছে। ওয়াসিক বিল্লাহর মৃত্যুর পরে খলিফা মুতাওয়াক্কিল আলা আল্লাহ উনি ক্ষমতা এলেন। মুতাওয়াক্কিল আলা আল্লাহ যখন ক্ষমতা যেদিন এলেন তখন ইমামুল মুহাদ্দিসিন আল ফোকাহা ইমাম আহমদ বিন হাম্বল নির্যাতিত ইমাম জেলখানায়, মুতাওয়াক্কিলের মা বলছে, হে আমার ছেলে, আল্লাহ পাক তোমাকে আজকে খেলাফতের আসনে বসিয়েছেন, তোমাকে আমি দুধ খাইয়ে মানুষ করেছি, আমার একটাই দাবি তোমার কাছে, আমার ইমামকে জেল থেকে বের করে দাও। কেন মা, কি হয়েছে? তুমি জানো না তোমার চাচারা তাকে কিভাবে মেরেছে, তোমার ভাইরা তাকে কিভাবে পিটিয়েছে, কি অপরাধ ছিল তার? মুতাজিলি মজহাবের আকিদা হচ্ছে এই যে কোরআন সৃষ্ট এটা আল্লাহর সরাসরি কালাম নয়, বরু নাউজুবিল্লাহ মিন যালিক। আর ইমাম আহমদ হাম্বল বলছেন কোরআন সৃষ্ট নয়, এটা আল্লাহর সরাসরি কালাম। এতটুকু আকিদার পার্থক্যের কারণেই ইমাম আহমদকে 28 মাস জেল খাটতে হল। ছেলে ওয়াদা করলাম মা, তোমার দাবি আমি ফেলব না, আমি অবশ্যই আমার ইমামকে মুক্ত করব। জেলখান থেকে বেরিয়ে এলেন, ইমাম আহমদ বললেন, শুধু আমি নই, আহলে হাদিসের সমস্ত বিদ্বানকে স্বাধীনভাবে হাদিস চর্চা করার সুযোগ দিতে হবে। তিনি তা কবুল করলেন। আল্লাহ মেহরবানিতে এই মুতাওয়াক্কিল আলা আল্লাহর পর থেকে আহলে হাদিসের শ্রেষ্ঠ ইমামরা ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম সত্য হাদিসের ইমাম সব কিন্তু এই মুতাওয়াক্কিল আলা আল্লাহর পরেই পৃথিবীতে এসেছেন। আল্লাহর মেহরবানিতে 15-20 বছরের মধ্যে আল্লাহ সবাইকে সৃষ্টি করেছেন যে তোমার এখন যাও, এখন রাজনৈতিক অবস্থা ভালো আছে, হাদিসের খেদমত করো। এই মানুষগুলো সেদিন না আসতো পৃথিবীতে আল্লাহ রসুল হাদিস আমার পেতাম কিনা সন্দেহ। নিঃসন্দেহ এর পিছনে আল্লাহ পাকের ইচ্ছা ছিল বলেই ওই জালেমদেরকে আল্লাহ হটিয়ে দিয়ে হাদিস ভক্ত খলিফাকে ক্ষমতায় আল্লাহ নিয়ে এসেছেন। সেজন্য আজকে আমরা হাদিসগুলো জানতে পারছি, পড়তে পারছি, আপনাদেরকে শোনাতে পারছি। এই জন্য মুতাওয়াক্কিল আল্লাহর নাম বলছি, বলতে গিয়ে ইতিহাস বলতে হচ্ছে। আল্লাহ পাক তাকে এই নেকির কারণে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। তাঁরই ছেলে আব্দুল্লাহ ইবনে মুতাজ, তিনি একদিনের জন্য খলিফা হয়েছিলেন। কবি মানুষ বলে আমাদের এসব হবে, কবি মানুষ কবি লেখে কবিতা লিখছেন, তার কবিতা দিনে আলোকে ভর্তি, তার কবিতা পড়লে ইমান তাজা হয়ে যায়। এই মুত্তাকে ব্যাখ্যা করতে গিয়ে তিনি লিখছেন, খাল্লি জুনুবা সাগীরাহা ওয়া কাবীরাহা যাকা তুকা ওয়াসনা কামাশিন ফাওকাল আরদি শাওকে ইহদরু মা ইয়ারা লা তুহাক্কিরান্না সাগীরাতান ইন্নাল জিবালা মিনাল হাসা। এই মানুষ, তুমি ছোট গুণাগুলো ছেড়ে দাও। আমরা মনে করি ছোট গুণা করলাম তা দোষ কি, কবির গুণা তো করি নাই। উনি কি বলছেন? খাল্লে জুনুবা সাগীরাহা, তুমি ছোট গুলোগুলো ছাড়ো। ওয়া কাবীরাহা, এবং বড়গুলো ছাড়ো। মনে রেখে দিও, যাকাত তাকওয়া, এটাই হলো তাকওয়া। ওয়াসনা কামাশিন, এবং তুমি কাজকাম করো এমন ভাবে যেন তুমি রাস্তায় চলছো, কামাশিল অর্ধ, জমিনে চলে একজন পথিকের মতো কাজ করো। কেমন রাস্তা? মিনার শৌক, কাটা বিছানো রাস্তায় চলা একজন পথিক যেমনভাবে চলে, এই মানুষ দুনিয়া তুমি তেমনভাবে চলার চেষ্টা করো। ইয়াহাদরু মা ইয়ারা, সে সবসময় ভয় পায়, সতর্ক থাকে, কখন না জানি আমার পায়ে কাটা ফোটে। লাহা তাহাক্কিরান সগীরাতান, ছোট গুনাকে তুমি ছোট মনে করো না। ইন্নাল জিবালা মিনাল হাসা, মনে রেখো বিশাল পাহাড় যে তৈরি হয়েছে ছোট ছোট পাথরের টুকরা দিয়েই তৈরি হয়েছে। এখানে গিয়ে জ্ঞানীদের একটা প্রবাদ আছে আরবিতে, লা সগীরাতা ফি ইসরারিন ওয়ালা কবীরাতা ফি ইস্তিগফার, বারবার করলে কোনো সগীরা গুনাহ আর সগীরা থাকে না, আর তওবা করলে কোনো কবিরা গুনাহ আর কবিরা থাকে না। কথা বলছেন, আপনি একটা সগীরা গুনাহ যুগ যুগ ধরে করে যাবেন, হবে না। সগীরা গুনাহ বারবার করবেন না, তাহলে ওটা কবিরায় পরিণত হবে। আর কবিরা গুনাহ যদি করেই ফেলেন, সঙ্গে সঙ্গে তওবা করবেন, কবিরা থাকবে না, হারিয়ে যাবে। সিয়াম রাখার মূল উদ্দেশ্য কিন্তু তাকওয়া, এই বিষয়টা যেন ভুলে যাবেন না। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করলো ঈমানের সাথে এবং সওয়াবের উদ্দেশ্যে, তার সমস্ত বিগত গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। হাদিসটা সবসময় মনে রাখবেন, সিয়াম রাখার জন্য উদ্বুদ্ধ করুন। ছোট বাচ্চাদেরকে মায়েরা বড় আদর করে, বাবারা আরো বেশি, আর দাদা দাদি থাকলে তো রেহাই নাই। ছোট বাচ্চা ওর সিয়াম রাখবে কেন, কি দরকারটা, কি ও কি কিছু বোঝে নাকি, ওর কিছু শরীয়তকে লাজম হয়েছে এবং মুক্তিতে সবাই এগুলো করবেন না। যদিও এরা সন্নে বুলুগে পৌঁছেনি, এরা বয়স প্রাপ্ত হয়নি, তথাপি এদেরকে আপনারা অভ্যাস করান, কারণ সাত বছরের ছোট্ট বাচ্চাকে সালাতে অভ্যস্ত করানোর জন্য কোরআনে হাদিসের নির্দেশ আসছে। হাদিসে সাত বছর উল্লেখ করা হয়েছে, দশ বছরে তাকে মারতে বলা হয়েছে, অথচ তখন সে বালক হয় না, সাবালক হয় না, কেন বলা হয়েছে, ওকে অভ্যাস করানোর জন্য। আপনি আপনার উঠবেন সাহারির সময়, আপনার ছেলেটা যদি সাত আট বছর বয়স হয়, ও যদি বলে আম্মা আমি একটু রোজা রাখবো, বাধা দিবেন না, বরং উৎসাহ দিবেন, এসো বাবা এসো আমার সঙ্গে সাহারি খাও। সাহারি শব্দটা তার কানে ঢুকুক, একসঙ্গে বসলো, খাওয়া দাওয়া করলো, দূরবেলা দেখছেন বাচ্চার মুখ একদম শুকিয়ে গেছে, তখন দাদি কি বলবেন, এই বাবা দাদা এদিকে এদিকে শোন, আমি তোমার এই রোজাটা জোড়া লাগিয়ে দেব, বসো আমার সাথে। এবার আদর করে তাকে ভাত খাওয়াবেন, খাওয়ার পর ও খেতে চাইবে না, ওকে বলতে হবে তোমার এই জোড়া এখন ইফতার করে দিচ্ছি, তারপরে আবার তুমি মগরের সময় আমাদের সঙ্গে ইফতার করবা, এই দুপুরে এই দুটা রোজা তো হয়ে গেল, জোড়া লাগিয়ে দিলাম। এসব জায়গায় মিথ্যা বলা দোষ নাই, ওই বাচ্চা কিন্তু ও জানলো আমার রোজা হয়ে গেল। এইভাবে ওকে অভ্যাস করান, ওকে ইফতারিতে বসান, ওকে সাহারিতে বসান, দুপুরে খাওয়ান, কিন্তু ইফতার বলে ওকে খাওয়ান, এটুকু চালাকি করে আপনার গুনাহ হবে না, আপনার নেকি নিয়ত তো ভালো। একদিন এক সাহাবি এসে বলছে, আল্লাহ রসুল আমি তো মুসলমান হলাম, বায়াত করলাম, লাইল পড়লাম, আসাদুল্লাহ পড়লাম, ইসলাম কবুল করলাম, হয়ে গেল, এখন এই সালাত আদায় করে এত এত দোয়া দরুদ আমি জানি না, তো কি করবো, কথা ঠিক না। আল্লাহ নবী যদি বাংলাদেশে আসতেন, তাহলে এই নিয়ত পড়তে পড়তে সব কাম সারাই যেত, ফরজের নিয়ত, সুন্নতের নিয়ত, নফলের নিয়ত, তারাবের নিয়ত, কত যে নিয়ত বাংলাদেশে আছে, সুবহানাল্লাহ বিহামদি, আল্লাহ নবী হাতে নিয়ত খবর রাখতেন। যাই হোক, ভাগ্য ভালো উনি আরব দেশে আসছিলেন, বলে বাবা তোমার কিছুই লাগবে না, তুমি সুবহানাল্লাহ পড়, আলহামদুলিল্লাহ পড়, আল্লাহ গফর অতি হবে, ও তো মহা খুশি, এটুকু যদি সালাত আদায় হবে ঠিক আছে, তবে শর্ত লেগে এই জামাতের সঙ্গে উঠা বসা করতে হবে, ঠিক মতো রুকু সেজদা ওটা পারবো, কোন দোয়া দোয়া পড়লে খালি উঠা বসা কর, তা অর্থটা কি, তামরিন, অনুশীলনী। সাকিব গোত্রের দুর্ধর্ষ নেতারা এসে বলছে, হে মোহাম্মদ বরু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা ইসলাম কবুল করতে পারি, দুটো শর্ত আছে, মানে কি, জাকাত দিতে পারবো না, তুই টাকা নেবো আমার কাছ থেকে, ওটা হবে না, মানুষ জান দিতে রাজি টাকা দেয়, ওদের টাকা পয়সা দিয়ে বলবো না, তুমি 2.5% নেবা, 100 টাকা 2.5টা নিয়ে নেবা, ওই ওর মধ্যে ধোকা বলতে নেই আর কি। আর জেহাদ করতে পারবো না, জেহাদ করলে মানুষ মরে, আমরা মরবো নাকি তোমার সঙ্গে ইসলাম কবুল করে? মরামরির মধ্যে নেই, ঘরে আরামসে থাকবো, সালাত সিয়াম আদায় করবো, আঙ্গুর পাড়বো খাবো, ব্যবসা বাণিজ্য করবো। এ তোমার আবার জাকাত দেওয়া লাগবে আর যুদ্ধের মাদারকে জাহান দিতে হবে, ওই ওই দুটো যদি বাদ দিয়ে যদি ইসলাম কবুল করা যায় তাহলে আমরা রাজি আছি। আল্লাহ নবী বলে ঠিক আছে বাবা তাই কর, তাই করলো, হাত বাড়াই দিল, বায়াত হয়ে গেল। অন্যান্য সাহেবরা তো চোখ মুখ টাঁটাই করতে, এটা কেমন হলো, এদের জন্য স্পেশাল আইন হয়ে গেল, আমাদের জন্য এই আইন নেই। আল্লাহ রসুল বলছে এই শোনো শোনো, ও যখন ইসলাম কবুল করলো অটোমেটিক্যালি ও দেখবে কালকে জাকাতও দিবে, ও জিহাদও করবে, ওটা শর্ত করলে হয়তো ইসলামই কবুল করবে না। এটাতে কি বোঝা গেল? আপনার বাচ্চাকে আপনি সিয়ামে অভ্যাস করান, দেখবেন বড় হলে অটোমেটিক্যালি দুপুরে খাওয়া বাদ দিয়ে আর জোয়া টোয়া দেওয়া লাগবে না, ওটা একসঙ্গে আপনার সঙ্গে খাবে ইফতারি। এজন্য বাচ্চাদেরকে নিষেধ করবেন না, তাদেরকে উৎসাহিত করুন, আমাদের সংসার থেকে আমাদের পরিবার থেকে দিন উঠে যাচ্ছে। বস্তুবাদ যুক্তিবাদ আমাদের বাচ্চাদেরকে ইসলাম থেকে বের করে নিয়ে চলে যাচ্ছে, নানাবিধ যুক্তি দিচ্ছে, এই সমস্ত যুক্তিতে ভুলবেন না। মান সামা রমাদান ঈমানাম ওয়া ইহতিসাবান, বাচ্চাকে বলবেন শুধু ঈমানের সঙ্গে আল্লাহকে খুশি করার জন্য সিয়াম রাখবে, এই নিয়ে তোমার থাকতে হবে, নওয়ায়তান আসুমা গাদান মুখে সব বলতে হবে না, আল্লাহর হুকুম মানছি, আল্লাহকে খুশি করার জন্য আমি সিয়াম রাখবো, এই নিয়তটা মনে মনে করবে, সংকল্প করবে, এবং এর বিনিময়ে যে কষ্ট করব, এর বিনিময়ে আমি আল্লাহর কাছে সওয়াব কামনা করব। সওয়াব কামনা না করে শুধু শুধু সিয়াম পালন করলে কিন্তু নেকি পাওয়া যাবে না। ঈমানাও রাহিত সাবান, বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল রাখবেন। وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن ادم يضاعف الحسنه بعشر امثالها بنو ادم যত নেকির কাজ করে প্রত্যেক নেকির কাজে বিনিময়ে 10 গুণ নেকি পায়, আল্লাহর কাছে 10 গুণ সওয়াব পায়। الى سبع مئات ضعف 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত নেকি পায় بنو ادم قال الله تعالى الا صوم فانه لي وانا اجزي به, আল্লাহ বলেন সিয়াম ব্যতীত, কারণ সিয়াম রাখে মানুষ আমার জন্য এবং আমি নিজ হাতে তাকে উত্তম যাজা দান করব। 710, 15, 20 এরকম নাই, কোনো সংখ্যা নাই, অসংখ্য নেকি আমার হাতে আছে, আমি তাকে দিয়ে দেবো, কারণ সে আমার জন্য সিয়াম রাখে। আমার জন্য কথাটা তো কেন বলা হলো, এই জন্য তো সিয়াম অবস্থায় গোপনেও কোন মানুষ অন্যায় করে না, পানিও খায় না, কিছুই খায় না, অতি বড় সন্ত্রাসীও যদি সিয়াম রাখে আমার মনে হয় গোপনে পানি খায় না। জেলখানা দেখেছি হিরোইন খোরকে ধরেছে, ওরে সোভান, তার অত্যাচার কি, এতই চিল্লা চিল্লি সারাদিন, ডাক্তার সাহেব বলছে স্যার কি করব, পায়ে শিগল দিয়ে বেঁধে রেখেছি, হাত বেঁধে রেখেছি, উঁচু করে ওই ওয়ালার গায়ে গ্রিলে দুটো হাত বেঁধে রাখছে আর পা দিয়েছে নিচে গ্রিলে, সারাদিন ওই থাকে, ওই হিরোইন খাবে, ওকে ফেন্সিলে দিলে চুপ হয়ে যায় আর না দিলে চিল্লাচিল্লি করে, এবং স্যারকে ওকে দেওয়া যাবে, বাহ তুমি ভালো ফতা নিতে আমার কাছে, আমি ফেন্সিল কাছে ফতা দিব নাকি, বা স্যার ও বিরিয়ানিও খাবে না, ভাতও খাবে না, ফলও খাবে না, কলাও খাবে না, খুব ফেন্সিলই খাবে, ওই দিলি ঠান্ডা, তাহলে আপনারাও ঠান্ডা, এই এতগুলো রোগী এই হাসপাতালে সবাই ঠান্ডা, তো সবার স্বার্থ থেকে ওরা একটু স্যারের দু এক কাক খাওয়ানো যাবে না। হ্যাঁ তুমি তো ভালোই বুদ্ধি শিখছো দেখছি, ওই মৌলবি আমাকে পাওয়ানি যে তোমার আমি হালালকে হারাম করবো, হারামকে হালাল করে দেবো, কিছুই না, খালি টাইটকে বেঁধে রাখো আর দু চার থাপ্পড় লাগিয়ে দাও আর বলো তুই রোজা আসিস, সন্ধ্যেবেলা তুই ইফতার করবি, আল্লাহকে ভয় কর, আজকে এই সেহরি করবি আর মগরের সময় গিয়ে ইফতার করবি, তোর ইফতারের সব খাওয়া দাওয়ার দায়িত্ব ওই দোতলা যারা আসে, মানে আমি আর একজন থাকি এমপি সাহেব, আমার তো পয়সা করি না, এমপি সাহেব যে দিত সব খাওয়া দাওয়া উনি দেবে, ভালো ভালো খাওয়াবে। এই সিয়ামের ভয় দেখানোর পরে ওদিকে আর চিল্লাচিল্লি করে না, সেহরি খাওয়ানো হলো, মুসলমানের ছেলে তো সেরি খাওয়ানো হলো আর আমরা খাওয়া পাঠাইছি উপর থেকে একেবারে ভালো ভালো খাওয়া পাঠাইছি, আর ইফতারের সময় 26 রকম ইফতারি বানানো হয়েছে আমার জন্য এবং তার জন্য পাঠানো হয়েছে, ও তো জীবনে এত খায়নি, ওই একটা পেঁয়াজ হলে যথেষ্ট, আর 26 রকম ইফতারি জীবনে খাইছে নাকি, ও বলে যে সিয়াম রাখলে এতই ভালো খাওয়া যাতে সিয়ামই ভালো আর ঠান্ডা হয়ে গেল। দেখো ওকে আল্লাহকে ভয় দেখাও, তুমি যতই হিরোইন খাও জীবনে ঠান্ডা হবে না, ওকে বলো তুমি আজকে সেহরি করো এবং ইফতার করবে, আল্লাহকে ভয় করো, তুমি যে ফেনসিলের খাও আল্লাহ কিন্তু দেখে কেমতের, মানে ডাক্তার সাহেব খুব ধার্মিক লোক ছিলেন, উনি আমাদের পক্ষ থেকে তাকে সুন্দর করে বুঝাই বললো। আমরা বেশি গেলাম সময় রুগীরা বেশি হলো, আমি নিজে হাঁটার জন্য আসি ডেলি বিকেলে, স্যার আপনি কি ওষুধ দিলেন, সব ঠান্ডা হয়ে গেল, আমি ওকে আল্লাহ ট্রিটমেন্ট দিছি। মানুষের মধ্যে যখন তাকওয়া সৃষ্টি হয়ে যায়, যখন মানুষের আল্লাহ ভীতি আসে, কিসের মদ আর কি, মদিনার ইতিহাস পরিষ্কার আমাদের সামনে আছে, যেদিন মদের হারামের আয়াত নাজিল হয়েছে তখন টন কি টন মদ কলসি ভেঙে মদিনার রাস্তায় স্রোত চলে গেছে, মুসলমানরা মদ একদিনই বাতিল করে দিয়েছে, খায়নি, একটাই কারণ আল্লাহর ভয়ে। আজও যদি মুসলমানের মধ্যে আল্লাহ ভীতি সৃষ্টি হয়, বাংলাদেশ থেকে যাবতীয় দুর্নীতি দূর হয়ে যাবে, মিনিমেশের মধ্যে একটু সময় লাগবে না। ওই আল্লাহ ভীতি আনার উদ্দেশ্যেই কিন্তু সিয়াম আসে বছরে একবার, এই জন্যই আল্লাহ বলছেন ফাইনাল্লি ওয়ান আজিবি, অন্য সময় তোমরা যা নেকি পাও দশ থেকে সাতশো গুণ, আর সিয়ামের নেকিটা আমি নিজ হাতে দেব, কারণ সিয়াম যে রাখে সে গোপনে প্রকাশ্যে কখনোই আমার বিরোধিতা করে না, সে গোপনেও এক ঢোক পানিও খায় না, এমনকি হিরোইন খোর সে হিরোইনের জন্য একবার চিন্তাও করে না, সে আমাকে ভয় করে অতি বড় অন্যায় থেকে যে বিরত থাকে। অত হে বান্দা, দুনিয়ার কোনো মানুষকে সে ভয় করেনি, সেটা আমাকে ভয় করেছে, অত আমি ওকে নেকি নিজ হাতে দেবো, কত দেবো তা তোমার জানো না। আল্লাহ ইউদায় ফিল্লে মাইয়া শা, আল্লাহ যাকে খুশি যত ইচ্ছা তাকে দান করতে পারেন, আল্লাহর ভান্ডার কখনো খালি হয় না। লিল্লাহ খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের সমস্ত নেকির ভান্ডার আল্লাহর হাতে আছে, আল্লাহ আপনাকেও দিতে পারেন, আল্লাহ যে কোনো বান্দাকে দিতে পারেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে ওই সমস্ত বান্দারা যারা নিজের উপরে জুলুম করেছো, হিরোইন খেয়ে ধ্বংস হয়ে গেছো, ফেন্সিল খেয়ে স্বাস্থ্য নষ্ট করেছো, যৌন ক্ষমতা শেষ হয়ে গেছে, তোমার দেহে কিছুই নাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমার সৃষ্টিকর্তা আল্লাহর আহ্বান শুনে রাখো, আসমানে তার বার্তা শোনো, তিনি বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দা তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, তোমার সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন, বলছো সুবহানাল্লাহ। তাহলে কিসের ভয়? সরকার তোমাকে ক্ষমা করবে না, আইনে তোমাকে জেল ফাঁস দেবে, কিন্তু আল্লাহ তোমাকে ক্ষমা করবেন যদি তুমি তওবা করো, একটাই শর্ত, যদি তওবা করতে পারি আমরা। মান সামা রমাদানা ঈমান ওয়া ইহতিসাবান, আল্লাহর কাছে নেকি হাসিল করব এই আকাঙ্ক্ষা নিয়ে যদি কেউ সিয়াম পালন করে, আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন ওয়া আনা আজিবি, আল্লাহ বলছেন ফাইনাস সামা লি ওয়া আনা আজিবি, সাম রাখে মানুষ আমার জন্য, অথবা আমি তাকে অবশ্যই নিজ হাতে দান করব। এরপর আল্লাহ রাসূল বলছেন ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি, সে তার যৌনাকাঙ্ক্ষা এবং তার খাওয়ার স্পৃহা সব কিছু ত্যাগ করে, মিন আজলি সিরফ আমার জন্য, লিসিয়ামি ফারাহাতান, সায়ামের জন্য দুটা খুশির সময় রয়েছে, ফারাহাতুন ইন্দা ফিতরিহি ওয়া ফারাহাতুন ইন্দা লিকা রাব্বিহি, যখন সে ইফতার করতে বসে ক্ষুধার্ত অবস্থায় তখন সেটা আনন্দ ঘন মুহূর্ত তার আসে, আর একটা আনন্দ ঘন মুহূর্ত রয়ে যখন সে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে, আল্লাহর কাছে গিয়ে বেহিসাব জান্নাতে চলে যাবে, রায়্যান নামক জান্নাত তাদের প্রস্তুত হয়ে আছে, সে আরেকটা আনন্দ ঘন মুহূর্ত রয়েছে। একদিন আল্লাহ রাসূল বলছেন হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের দিন জান্নাতের যতগুলো দরজা আছে প্রত্যেক দরজা দিয়ে জান্নাত ডাকবে, এসো তুমি আমার এখানে এসো, তুমি আমার এখানে এসো, আমার এই জান্নাত এই দরজা দিয়ে প্রবেশ করো, তোমাদের মধ্যে সেরকম ভাগ্যবান কেউ কেউ হবেন, যে সবাই ডাকবে, রায়ান ডাকবে, আর রায়ান মানে শুধুমাত্র সিয়ামের দরজা সায়ামদের জন্য। তাহলে আবু বকর চট্টে বলে ফেলেন আচ্ছা হে আল্লাহ রসুল, এমন ভাগ্য কি কারো আছে সব দরজা ডাকার দরকার নেই, একটা দরজা ডাকলে তোমার বেশি যাই? আল্লাহ রসুল জবাব দিলেন ইয়া আবু বকর ইন্নাকা মিনহুম, নিঃসন্দেহে তুমি তাদের মধ্যে একজন যাদেরকে প্রত্যেক দরজা থেকে ডাকবে জান্নাত, এসো আমার দরজা দিয়ে, তুমি সে সৌভাগ্যবান তুমি একজন। আমরা কিয়ামতের দিন যখন আল্লাহর সঙ্গে মোলাকাত করব, সায়ামদের জন্য আল্লাহ পাক ওয়াদা করছেন তোমার একটা আনন্দ ঘর মুহূর্ত অপেক্ষা করছে যখন তুমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন সেদিন আল্লাহর কাছে হাসি মুখে পৌঁছানোর তৌফিক দান করেন এবং জান্নাতুল ফেরদাউস নসিব করেন। সিয়াম রাখলে মানুষের মুখ গন্ধ হয় তাই না? অথচ এটা আল্লাহর সবচেয়ে সুগন্ধনীয় জিনিস। আতিয়াবু ইনদাল্লাহ মিন রিহিল মিস্ক, মিস্কি আম্বারের সুগন্ধের চেয়ে তো আল্লাহর কাছে বেশি সুগন্ধিময়। তবে আপনাদের দুর্গন্ধ করার দরকার নাই, আপনারা মিসওয়াক করবেন সিয়াম অবস্থাতেই, কোনো সমস্যা নাই। অনেকেই মিসওয়াক করেন না, কত যে ফতোয়া শুনতে, এখন আলহামদুলিল্লাহ অনেক কমে গেছে। আর তাহরিক বা সালাতুর রাসূল এদেশের মানুষের মধ্যে আলহামদুলিল্লাহ এমন প্রভাব বিস্তার করেছে, এখন আমাদের আর অত বেশি বেদ পোয়াতে হয় না। আমরা ছোটবেলায় যখন সিয়াম রেখেছি, ওরে সুবহানাল্লাহ, মিসওয়াক দিয়ে তাকাতেই পারতাম না, মিসওয়াক নিলেই সিয়াম ভেঙে গেল, সে শুকনো মিসওয়াক হোক আর তাজা মিসওয়াক হোক, কোনো চিন্তার কারণ নাই। তাজা হোক আর শুকনো হোক, যে কোনো মিসওয়াক আপনি করবেন, পেটের মধ্যে না গেলেই তো হইল, আর কোনো ব্যাপার না। ইঞ্জেকশন নিয়ে ঝামেলা আপনাদের আছে, অনেকে যারা কি বলে ডায়াবেটিসের রোগী ইনসুলিন নিতে হয়, নেবেন ইনসুলিন দিনের বেলা, কোনো সমস্যা নেই, এটি আপনার খাদ্য নয়। তবে হ্যাঁ, যে সমস্ত খাদ্য মিশানো আছে, যে সমস্ত ইঞ্জেকশনে, অর্থাৎ গ্লুকোজ ইঞ্জেকশন এই ধরনের, এগুলো খেলে যেহেতু খাদ্য, যেহেতু ওটা সিয়াম থাকবে না। রোগের জন্য ওষুধ আকারে যে কোনো ঔষধ পুশ করেন ইঞ্জেকশন দিয়ে, সমস্যা নেই। মেসওয়াক করবেন, যেটা বলতে গিয়ে এটা বলতে হলো, সকালে বিকেলে মেসওয়াক করবেন যেন মুখ গন্ধ না হয়, যদিও এটা আল্লাহর কাছে খুব প্রিয়। ওয়াইজা কানা ইয়াউমু সাওমি আহাদুকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, যখন সিয়াম রাখবেন তখন মন্দ কথা বলবেন না, গালিগালাজ করবেন না, ঝগড়া হলে যে যাচ্ছে তাই বলে দেখেন না। দয়া করে বাংলাদেশের জাতীয় সংসদের এই অনুষ্ঠানগুলো সিয়াম অবস্থায় দেখবেন না, কি মনে থাকবে? তো যারাই আমার বক্তব্য শুনছেন দেশে বিদেশে, সবাইকে বলছি, বাংলাদেশের জাতীয় সংসদের অনুষ্ঠান দয়া করে আপনারা তওবা করুন, দেখাবেন না দিকে, এর চেয়ে নিকৃষ্ট অনুষ্ঠান পৃথিবীর কোথাও হয় কিনা সন্দেহ। এত নোংরা কথা এরা বলে, এরা দুনিয়ারও ভয় করে না, আখিরাতেরও ভয় করে না। বাংলাদেশের জাতীয় সংসদ পরিচালনার জন্য প্রতি মিনিটে 15,000 টাকা ব্যয় হয়, বাংলাদেশের জনগণকে ট্যাক্স দিতে হয়, আর এই টাকাগুলো ব্যয় করে আমাদের নির্বাচিত বেদকগুলো সেখানকে যে সমস্ত কথা তারা বলে, এরা মানুষের অধম, এরা মানুষ নয়, এদের লজ্জা নেই, শরম নেই, কিছু নাই। এরা দুদিন পরে এসে আবার চসবে হাতে গণিত, ভোট চাইবে আমাদের কাছে। সিয়াম অবস্থায় দেখতে তাকাবেন না, কারণ ওদের সিয়ামের ভয় নাই, গালিগালাজ করেই তাদের অভ্যাস। আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তি সিয়াম রাখলো, ওলা ইয়ারফুস মন্দ কথা বলল না, ওলা ইয়াসখাব গালিগালাজ করল না, তারই জন্য মাত্র জান্নাতের সুসংবাদ। আমাদের কিছু খবর মাঝে মধ্যে আসে, অন্তত রাজশাহী মেডিকেল খবর আমাদের মাঝে মধ্যে পায়, ও সিয়াম নাই হিন্দু, ইফতারিতে ঠিকই বসে। আর কিছু মুসলমান আছে সিয়ামই রাখে না, অজুহাত কি, পেটে গ্যাস, কিন্তু ওই ইফতারে ছাড়ে না। এরা হলে প্রতারক, মোনাফেক, এদেরকে ইফতার দিবেন না, কোনো সৌজন্য দরকার নাই। যারা সিয়াম রাখে না, সিয়াম খেতে বসে, সোজা তাপ তাড়িয়ে দেবেন ওখান থেকে, উঠে বেটা বেরো ওখান থেকে, অত সৌজন্য দরকার নাই। রোজাও রাখুম না, ইফতারও করুম না, কাফেরে মরুম নি, এই ঢাকাইয়া ভাষা এখানে চলবে না। এই সমস্ত মুসলমানরাই, এরা ইসলামের শত্রু, এরা মনুষ্যত্বের শত্রু, এরা মানুষ না, এরা লজ্জা শরম কিছু না, বিশেষ করে তারা শিক্ষিত শ্রেণী, এরা বেয়াদব সবচেয়ে বেশি, মূর্খরা এত বেয়াদব নয় যে তারা সিয়াম না রেখে অন্তত ইফতার গতি বসে। ফাইন সাব বাউ আহাদুন, যদি কেউ তোমাকে গালি দেয়, ও কাতালাহু, অথবা যুদ্ধ করতে আসে, লড়াই করতে আসে, ফালিয়াকুল ইন্নি ইমরাউন সাঈম, হে ভাই আমি একজন সাঈম, আমাকে মেরো না, আমাকে গালি দিও না। পরে বলল, অনেক তো হতে তো পারে এরকম ঘটনা, আপনি নিজেকে সাঈম বলে বিরত থাকবেন, ও যত গালি গালাজ করুক আপনি কথা বলবেন না, চুপ থাকেন, ইনশাআল্লাহ এর মাধ্যমে আপনি নেকি পাবেন। মুত্তাফাকুন আলাইহি, হাদিসটা বুখারী মুসলিমের। পরিশেষে রমজান আসতেছে, সবার উদ্দেশ্যে আমাদের কিছু আহ্বান চলে গেছে এ মাসের আত-তাহরিক পত্রিকায় এবং বিভিন্ন জায়গাতে বিজ্ঞাপন আকারে যাচ্ছে। আমি মুসল্লি ভাইদেরকে করে শুনিয়ে দিচ্ছি, প্রতিটির পিছনে কোরআন এবং হাদিসের দলিল দেওয়া আছে। এক, রমজানের পবিত্রতা রক্ষা করুন এবং যাবতীয় অশ্লীলতা থেকে বিরত থাকুন। সূরা আল আনআম 151 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা কোন নির্লজ্জ বেহায়াপনার নিকটবর্তী হেও না, প্রকাশ্য হোক বা গোপনে হোক। প্রকাশ্য গোপন যাবতীয় বেহায়াপনার নিকটবর্তী হওয়া যাবে না। অতএব রমজান মাসে অশ্লীলতা থেকে বিরত থাকুন। যে সমস্ত টিভি চ্যানেলে অশ্লীলতা ছড়ানো হয়, দয়া করে পরিবারকে নিয়ে এগুলো দেখবেন না, একদম বন্ধ রাখুন। এই সুন্নত পড়ছে, এই লোকটাকে বসিয়ে দেন তো, খদ্দর্শ সুন্নত পড়া জানে, বেটা ফতোয়া জানে না। দুই, দিনের বেলায় খাবারের হোটেল বন্ধ রাখুন। আপনারা তো ভাববেন আমার ব্যবসাগুলো, তাও নিষেধ করবেন? আমি হোটেলের মালিক, নিজে তো আমি মাশাআল্লাহ সিয়াম আছি না, এটা করবেন না। قال رسول الله صلى الله عليه وسلم الله رسول আমাদের হাদিস শোনাচ্ছেন, الصيام والقران يشفعان للعبد, সিয়াম এবং কোরআন বান্দার জন্য কিয়ামতের দিন শাফাত করবে, সুপারিশ করবে। ইয়াকুলু সিয়াম, সিয়াম বলবে, আয় রব্বে, হে আমার প্রতিপালক, ইন্নি মানাআতুল তুআম ওয়াশ শাহওয়াত বিন নাহার, আমি এই ব্যক্তিটাকে দিনের বেলায় খানা পিনা এবং যৌন সম্ভোগ থেকে নিষেধ করেছিলাম, বিরত রেখেছিলাম। ফাশাফ্ফিনি ফীহি, ইয়া আল্লাহ এর ব্যাপারে তুমি আমার সুপারিশ কবুল করো। অতপর আল্লাহ পাক তার সুপারিশ কবুল করবেন। এই হাদিসটা আমাদেরকে ইঙ্গিত দেয় যে আপনি নিজে সিয়াম তো রাখবেনই, খাওয়াতে বিরত থাকবেন, কিন্তু অন্য যাতে খাওয়ার প্রতি প্রলুব্ধ না হয়, আপনি যাকে অন্যের খাওয়ার পরিবেশন না করেন, এটারও কিন্তু ইঙ্গিতের মধ্যে আছে। অর্থাৎ আপনি এমন কোনো অবস্থা করবেন না, আপনি হোটেলের খানা পিনা খোলা রেখে খরিদ্দার আসুক, বেশি করে খাক, আপনার পয়সা বাড়বে, নিজে কিন্তু সিয়াম আছেন, এটা কথা এবং কাজের সঙ্গে গরমিল হয়ে গেল, এ কাজ করবেন না। মুসলমানের হোটেল এসব বন্ধ রাখবেন না, মানুষকে খাওয়ার দিকে প্রলুব্ধ করবেন না। অনেকে দেখা যায় সামনে পর্দা দিয়ে ভিতরে ধুমচে খাচ্ছেন, এটা তো আর এক ধোকাবাজি হয়ে গেল, এটা কেন করবেন, এটা করা ঠিক নয়। তিন নম্বরে আমরা দাওয়াত দিয়েছি, খাদ্যে ভেজাল দিবেন না। ভেজাল দিয়ে আপনারা মানুষকে গোপনে গণহত্যা করছেন, যারা ভেজাল দিচ্ছেন খাদ্যে। আম তো কেনার উপায় নাই, আমাদের সরকার বহু আম পোড়াই নষ্ট করে দিচ্ছে, এরপরও আমরা কিন্তু বিরত নেই, সাধ্যমতো চেষ্টা করছি, এগুলো করবেন না। কারণ কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান গাসসানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করল সে মুসলমান থেকে বেরিয়ে গেল। আপনি প্রতারণা করছেন দুটো পয়সার জন্য, আপনি ইসলাম থেকে খারিজ হয়ে গেলেন, আপনার কি আখেরাত নাই? আপনি কি মরবেন না, চিরকালকে দুনিয়া থাকবেন নাকি? মরতে হবে, নেলসন ম্যান্ডেলা মরতে যাচ্ছে, কিংবদন্তির নেতা, সারা বিশ্ব তার জন্য কাঁদছে, কিন্তু মরতে হবেই, মৃত্যুর কাছে একদিন সবাইকে আত্মসমর্পণ করতেই হবে, পরবর্তী জীবনের জন্য চিন্তা করুন। অন্যায় করবেন না, ধোকাবাজি করবেন না, প্রতারণা করবেন না, খাদ্যে ভেজাল মিশে মানুষের বিরুদ্ধে গণহত্যা চালাবেন না। সরকার হয়তো টের পাবে না, কিন্তু আল্লাহ টের পাবেন, আল্লাহকে লুকাতে পারবেন না, সাবধান। চার, ব্যবসায় অন্তত 2% লাভ কম করুন, এটা আমরা সবার কাছে বারবার বলেছি, প্রতি বছর বলছি। আপনি বলেন 2% কম, 2% 1%, এটা আমাদের ইস্তেহার। আপনি আরো বেশি কম করেন, আপনি 10 টাকার মাল 8 টাকায় করেন, 5 টাকা বিক্রি করেন, সেটা আপনার ইস্তেহার, এটা আমাদের দাবি। কারণ আল্লাহ বলছেন, আন তুকরিজুল্লাহ কারদান হাসানা ফায়ুযাইফাহু লাহু ওয়া ইগফিরু লাকুম আল্লাহু শাকুরুন আলীম, সূরা তাগাবুন 17 নম্বর আয়াত। তোমরা যদি আল্লাহকে কর্জ দাও, ইন তুকরিজুল্লাহ কারদান হাসানা, যদি তোমরা আল্লাহকে কর্জ, ওই যে আপনার 2% লাভ করলেন, এটা আল্লাহকে দিলেন না, যেটা ত্যাগ করছেন ওটাই কিন্তু আল্লাহর, আপনি 2 টাকা লাভ কম করলেন, এই 2 টাকা কিন্তু আল্লাহর কাছে থাকলো। আল্লাহ বলছে, ইন তুকরিদুল্লাহ কারদান হাসানা, হে আমার বান্দা, যদি তুমি আল্লাহকে কর্জে হাসানা দাও, তাহলে আমি কি করবো জানো? ফায়ুযাইফাহু লাকুম, আমি তোমাদেরকে দ্বিগুণ নয় বহুগুণ দান করব। আল্লাহু শাকুরুন হালিম, আল্লাহ অত্যন্ত কৃতজ্ঞ এবং সহনশীল। তা আমি আল্লাহর কাছ থেকে এই 2 টাকার থেকে যদি 20 টাকা পাই, তা সেটাও বেশি লাভ না, দুনিয়া না 2 টাকা লাভ করলাম, কিন্তু এই 2 টাকা যদি আমি লেস করে দেই খরিদ্দারকে কম নেই, তো আল্লাহ তো ওয়াদাই করছেন ইন তুকরিদুল্লাহ কারদান হাসানা ইউদাইফাহু লাহু, যদি তোমরা আমাকে কর্জ দাও কর্জ হাসানা, দুনিয়া কোনো লাভ লালসার উদ্দেশ্য নয়, তাহলে আমি তোমাদেরকে বহুগুণ বেশি দান করব কিয়ামতের দিন। আসুন ব্যবসায়ী ভাইরা, চেষ্টা করুন সাধ্যমতো, আল্লাহ আপনাকে বেরুজি রাখবেন না, না খাইয়ে রাখবেন না, আপনার সন্তানরা ইনশাআল্লাহ রুজিহীন থাকবে না, কারণ আমামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ রিজকুহা, আল্লাহ ওয়াদা করেছেন পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আমার উপরে নাই, অতএব কেন দুর্ভাবনায় পড়ছেন। আমরা আরো দাবি করেছি যে মাপে এবং ওজনে কম দিবেন না, এটা মারাত্মক রোগ আমাদের আছে। বাইলুল মুতাফফিন আল্লাযীনা যাক্তারু আলা আন-নাসি আস্তাফুন ওয়া যা কালুহুম আও ওয়াজনুহুম ইখসিরুন আলা আযন্নু আন্না উলাইকা আন্নাহুম মাবউসুন, আল্লাহ বলছেন তোমরা ধ্বংস ওই সমস্ত ব্যবসায়ীর জন্য যারা মাপে এবং ওজনে কম দেয়, দেওয়ার সময় কম দেয়, নেওয়ার সময় বেশি নেয়, তারা কি চিন্তা করে না যে একদিন তাদেরকে আল্লাহ কাছে দাঁড়াইতে হবে? এইখানে গিয়ে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু আর সামনে যেতে পারতেন না, চোখ দিয়ে পানি ঝরঝর করে বেরিয়ে যেত, আল্লাহ আল্লাহ ইন্দা রব্বুন, তারা কি ভয় পায় না যে একদিন তাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে? অতএব হে ব্যবসায়ী, আল্লাহকে ভয় করুন। পরিশেষে আমাদের দাবি জনগণের কাছে, অধস্তনদের প্রতি দয়া করুন, যারা আপনার বাড়িতে কাজ করে শ্রমিক কর্মচারী আছে, তারা কিন্তু অনেক অনেক কষ্ট করে আপনার ব্যবসাকে টিকিয়ে রেখেছে, ওরা যদি কষ্ট না করতো আপনার ব্যবসায় লাভবান আপনি হতে পারতেন না। ওই শ্রমিক ওই কর্মচারীর প্রতি দয়া করুন, আল্লাহ রাসূল বলছেন ইরহামু মান ফিল আরদে ইরহামুকুম মান ফিস সামা, তোমরা জমিনবাসীর প্রতি দয়া করো, আসমানবাসী আল্লাহ তোমাদের প্রতি দয়া করবে। অতএব হে মালিক, শ্রমিকদের প্রতি দয়া করো, হে মনিব, তোমার কর্মচারীর প্রতি দয়া করো, হে সবল ব্যক্তি, দুর্বলদের প্রতি দয়া করো, আল্লাহর রহমত তোমার উপরে নেমে আসবে। আল্লাহ আমাদের সবার উপরে রহমতের ছায়া দান করুন, রমজান মাস যেন আমাদের সবার জন্য বরকত মণ্ডিত হয়, আল্লাহ পাক যেন বাংলাদেশে শান্তি এবং স্থিতি দান করেন এবং আমাদের সকলে গুনাহ খাতা মাফ করেন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।